হ্যাঁ, এই দিনগুলিতে বেশি বেশি জিকির করুন, যেমন আমি বললাম, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, বিশেষ করে হাজিরা এই কটা দিনে আল্লাহ জিকির। হজটা কি জন্য করবে? দেখবেন একটা লোক সাদা কাপড় পরে পাগলের মতো একটা পাথরের ঘরকে কেন্দ্র করে ঘুরছে, দুটো পাহাড়কে কেন্দ্র করে যাওয়া আসা করছে, পাথর ছুঁড়ছে, এসব কি জন্য? ওর পাথরের পূজা হয় না, এতে লাভ কি হয়? আল্লাহর জিকির, লিয়াকামাতে জিকরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করার জন্য এগুলো করা হয়েছে। বান্দা যখন তওয়াফ করে শুধু ঘোরাঘুরি করে না, তার সঙ্গে কিছু বলে, তাই না? সেটাই হচ্ছে উদ্দেশ্য। ওখানে ওই তসবিহ বলা আর এখানে বসে এই তসবিহ বলা কি এক হতে পারে? না, ওখানে গেলে মন মেজাজই আলাদা হয়ে যায়, তাই না? এই জন্য ওখানে তসবিহ আলাদা, এখানে তসবিহ, ওখানে তসবিহ পড়বেন। তসবিহ পড়ার জন্য আল্লাহ তাকবীর পড়ার জন্য এগুলো করা হয়েছে। সাফা মারওয়া সাই, এতে ছোটাছুটি খামখাতে কি দরকার আছে? কষ্ট করে না জিকির পড়বেন, যারা জিকির না করে ছোটাছুটি করে, হ্যাঁ তাদের কোনো দাম নেই। যারা পাথর মারবেন, অনেকে তো শয়তানকে মারে, শয়তান এত বড় বোকা না যে কোনো বসে বসে মার খাবে, তাহলে মারি কি জন্য হুজুর? এটা একটা শূন্য, এটা একটা অনুকরণ অনুসরণ। দুই নবী, দুই নবীর অনুসরণ অনুকরণ, ইব্রাহিম না কার অনুকরণ? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলের পর কার? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার সঙ্গে কি বলতে হবে? কি বলতে হবে? বিসমিল্লাহ আল্লাহ। তাহলে শয়তানকে মারছে, আমি মারছি অনুকরণে, এটারে ইকামাতু যিকরিল্লাহ, আল্লাহর যিকির কায়েম হয়। আল্লাহর যিকির প্রতি পদে হাজিদের জিকির আছে। আপনি যাবেন এহরামে মিকাত, মিকাত থেকে এহরাম বাঁধবেন, পড়তে পড়তে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হজের মূলই হচ্ছে তাওহীদ, প্রথম থেকে তাওহীদের আহ্বান। এই জন্য যারা শিরক বর্জন করতে পারে না তাদের হজ করে লাভ নেই, যারা হারাম টাকা থেকে বা হারাম উপার্জন থেকে দূরে থাকতে পারেন না তাদের হজ করে কোনো লাভ নেই। হালাল টাকা হালাল রুজি হতে হবে, তবে হজ হবে। মক্কা দিয়ে ধাক্কা খেয়ে হাজির হয়ে আসে আর লোকের মুখে হাজির শুনে মনে মনে হাসে, মক্কা দিয়ে ধাক্কা খেয়ে চলেলেন আর লোকে যখন যাবেন মনে হ্যাঁ ভাই দাদা কি গো হাজির সাহেব, আর যখন হাজির সাহেব বলে তখন আঙুল ফুলে গলা আস, মনটা বেরুন ফোলার মতো ফুলে উঠবে। দেখবেন অনেক ভাই আমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, মোবাইল লাগিয়ে দিয়েছেন বাড়িতে। এখন বর্তমানে মোবাইলের যুগ, আগে তো লোকের করতে পারতো না চিঠিতে লিখতে, এখন সঙ্গে সঙ্গে মোবাইল গাড়িতে যাচ্ছে আর বলছে মা চললাম দোয়া করো, দোয়া করো বলার উদ্দেশ্য নয় আমি যাচ্ছি হজ করতে যাচ্ছি। অবশ্য সবাই মন সমান নয়, আমি বলছি না সবাই, কেউ তো দোয়া চাইতে পারে যে যাচ্ছি, বিপদ হতে পারে, আগুন হতে পারে, সেই সত্যি দোয়া করো। তো মনে যেন নাম নেওয়ার উদ্দেশ্য না থাকে, গ্রামের লোককে সালাম দিও, জামাতে সালাম দিও, তার মানে আমি মক্কায় আছি, তার মানে যেন এই উদ্দেশ্য না হয় যে আমি মক্কায় আছি বলে লোককে জানা, যদি এই উদ্দেশ্য হয় বেকার হয়ে যাবে। উদ্দেশ্যটা কি হবে? আল্লাহর জিকির, আল্লাহর তাওহীদ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যাবেন ডাইনে বাইন, যারা শুনবে যে গাছ পাথর মাটি সবাই কেমন দিকে সাক্ষী দেবে যে আল্লাহ বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে ভাই আল্লাহ আমি হাজির। কিন্তু আপনি যদি অন্যায়ভাবে হাজির হন তখন বলবে যে মক্কাকে ধাক্কা কি বলে, মক্কা এসে মক্কা দিয়ে হজ করতে হাজির হাজির কয়, আর আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির নয়। হ্যালো তুমি হাজির, তুমি লাব্বাইক বললি কি হবে? আমি হাজির নই, আমি তোমার ডাকে সাড়া দেবো না। কেন? তোমার খাওয়া হারাম, তোমার পড়া হারাম, তোমার পেটে যা আছে হারাম, তোমার রক্ত হারাম, হারাম খেয়ে তোমার পরিপুষ্টি হয়েছে, সুতরাং তোমার তাকে সারা আমি দেব না। হজ হচ্ছে সমস্ত কাজটাই হচ্ছে জিকির। আর আমরাও যারা এই দশ দিনে বাইরে বাস করছি, বাড়িতে বাস করছি, তাদেরও কাজ হলো আল্লাহ জিকির। আল্লাহ জিকির করতে হবে এই কদিনে বেশি বেশি করে। নির্দিষ্ট যারা দিনগুলি মালুমাত, নির্দিষ্ট যারা দিনগুলিতে জিকির করেন, তার দিনগুলো কি জুলহজ মাসের প্রথম দিন, জুলহজ মাসের প্রথম দশ দিন। বলা হলো এই দশ দিনে আল্লাহর দিনের একটি প্রতীক হলো অধিকারী তার জিকির করা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া। এই মহান দিনগুলিতে বেশি বেশি করে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা উচিত, পাঠ করা উচিত। বরকতময় দিনগুলির প্রথম থেকে শেষ পর্যন্ত সময়ে, সকালে, বিকালে, রাতে, ভোরে, মসজিদে, বাড়িতে, পথে, গাড়িতে, কর্মস্থলে এবং আল্লাহর জিকির বৈধ এমন সকল জায়গাতে। আমি কোন সময় আপনাদেরকে বলেছিলাম যে জিপতে থাকা গেলে কোরআন পড়তে হয় না, তাই না? ডিউটিতে থাকা গেলে কোরআন পড়তে হয় না, কিন্তু ডিউটি করতে করতে তাসবিহ তাহলিল পড়া কি নিষেধ? না, আপনার কাজও হবে তাসবিহ বলা হবে, আপনি মাও দিচ্ছেন সেই সময় আল্লাহ আকবার সুবহানাল্লাহ বলা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যখন বলবেন আল্লাহ তসবিহ করবেন, আল্লাহর সাথে মজাক করা হবে, আল্লাহর সাথে মজাক করা হবে। খবরদার, বিড়ি সিগারেট খেতে খেতে আল্লাহর নাম নেবেন না, যেমন বাথরুমে ঢুকে আল্লাহর নাম নেবেন না। বাথরুমে ঢুকে বিড়ি সিগারেট খাওয়া যাবে, সমস্যা নেই, মসজিদে খাওয়া যাবে না। বিড়ি সিগারেট এমন জিনিস যে পায়খানা করতে করতে খাওয়া যায়, কিন্তু ভালমুড়ি পায়খানা করতে করতে খাওয়া যাবে না, ওটা পবিত্র জিনিস। কিন্তু বাথরুমে খাওয়া যায় মানে হলো সৃষ্টি অপবিত্র, অপবিত্র জায়গায় যে জিনিস খাওয়া যায় সেই জিনিসটাই হলো অপবিত্র, বুঝতে পারলেন? আর মসজিদে খাওয়া যায় না, আপনি মসজিদে বিড়ি খেতে পারবেন? অনেক আমেল আছেন মসজিদে বিড়ি খান, সিগারেট খান, কিন্তু মসজিদের ভিতরে খান না, কেন বলুন তো? পবিত্র জায়গা। আর তার মানে হলো যে আপনি যেটা খান সেটা হচ্ছে অপবিত্র। খবরদার, বিহার মানে একটু খাবার খাবিস, এ হচ্ছে খাবিস। অতএব এই খাবিস জিনিস বর্জন করুন, হারাম জিনিস বর্জন করুন। মন কথা কথা প্রসঙ্গে বলে ফেললাম যে সিগারেট টানতে টানতে যে আপনি তসবিহ তাহলিল করবেন তা কিন্তু হবে না। এমন অনেক নামাজে আছে, নামাজ পড়ে অথচ সিগারেট খায়, সে অবশ্য জানে, বেচারি জানে যে সিগারেট খাওয়া করবো, খাওয়া চলে তো ছেড়ে দেওয়া ভালো, এই হিসেবে খায়। অনেকে যেমন দাঁড়িয়ে রাখি আমার পারি, তাই রাখা শূন্য না, রাখলেও চলে, রাখা না ভালো, কিন্তু আসলে দাঁড়িয়ে রাখা বাজে। এবার যদি কেউ এইরকম মনে করে করে থাকে, তার জন্য সাবধান করছি যে খবরদার, বিড়ি সিগারেট খেতে খেতে তসবিহ করবে না। আচ্ছা, একটা লোক সিগারেট টানছে, একটা লোক সিগারেট টানছে, আপনি দেখছেন যে লোক সিগারেট টানছে, আর রেলগাড়ির মতো ঘুম উঠছে, আপনি পাশ দিয়ে পার হয়ে যাচ্ছেন, লোকটা দাঁড়িয়ে হলো আসলে ভালো, তাকে সালাম দেবেন না? দেবেন না। একটা লোক সিগারেট টানছে, আপনি পাশ দিয়ে পার হয়ে যাচ্ছেন, সালাম দেওয়া শূন্য, তাকে সালাম দেবেন না? দেবেন না, তাকে সালাম দেবেন না। কেন? সে গুনাহ করছে, গুনাহ করা অবস্থায় কাউকে সালাম দিলে তাকে শান্তি দেওয়া হয়, তার মানে আপনি সেই গুনাহতে রাজি আছেন, আপনি সালাম দেবেন না, যাতে করে সে বুঝতে পারে যে আমি কাজটা খারাপ করছি। বিরাট দিকে সালাম দেওয়া যায় না, তেমনি কোন পাপের অত ব্যক্তিকে সালাম দেওয়া যায় নয়, খবরদার সালাম দেবেন না। আপনি যাচ্ছেন, দেখছেন ছেলে একটা মেয়ে বসে আছে, আপনি জানেন যে না কিন্তু আপসে অবৈধভাবে বসে আছে, এদের অবৈধ সম্পর্ক আছে, সালাম আলাইকুম ভাই কেমন করছেন? হ্যাঁ না, খবরদার সালাম দেবেন না। কেন? যাতে করে বুঝতে পারেন যে আপনার যে বসে আছেন এটা ঠিক নয়। পাপের মত অবস্থায় কোন লোককে সালাম দেবেন না, যাই হোক জিকির পাপের মত অবস্থায় জিকির করা যায় না। পক্ষান্তরে এই দিনগুলিতে তকবীর পাঠ হবে দুই ধরনের, এই যে দিনগুলো আছে না এই দিনগুলিতে তকবীর হবে, তকবীর পাঠ করা হবে দুই ধরনের। প্রথম হল প্রথম তকবীর হবে আম সময়, যে কোনো সময় আপনি তকবীর, যে সময় তকবীর বলা চলে আম সময়, সব সময় মানে নামাজের আগে পরে বা নামাজের সময় না হলেও যে কোনো সময়। দ্বিতীয় হবে সীমাবদ্ধ তকবীর, আর এই সীমাবদ্ধ তকবীরটা হবে নামাজের পরে, সীমাবদ্ধ তকবীরটা হবে নামাজের পরে, ফরজ নামাজের পরে। এই তকবীর কখন শুরু হবে জানেন? আরাফার দিনের ফজর থেকে, তার মানে আগামী সোমবার ফজর থেকে শুরু হবে, শেষ হবে কবে? 13 তারিখের আসরে, 13 তারিখের আসরে শেষ হবে। তার মানে নামাজে সালাম ফেললেন, সালাম ফেলার পরেই আপনার তকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। বাকি ঈদে জোয়া দেওয়ার সময়, ঈদে নামাজ পড়তে যাওয়ার সময় দেওয়া না, ওটা তো পড়বেনি, কিন্তু প্রত্যেক নামাজের পরে আরাফার দিনে ফজর শুরু হবে, আর 13 তারিখের তাশরিকের শেষ দিন 13 তারিখের আসরে শেষ হবে। এটা হলো আপনার তকবীর পাঠ করার সীমাবদ্ধ সময়। পাঁচ নম্বর কাজ করবেন নফল রোজা রাখুন, যদি পারেন রাখুন, আর না হয় বিশেষ করে আরাফার দিনটা রাখতে ভুলে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিনে রোজা রেখেছেন বলে প্রমাণ আছে, তাতে রোজা রাখা ভালো। আর আরাফার দিনে যে ফজিলত বললাম এবং তার গুরুত্ব বললাম সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আরাফার দিনে ফজিলত সম্পর্কে হাদিস এসেছে, এই দিন আল্লাহর দিন ও নিয়ামত পরিপূর্ণ হওয়ার দিন। আরাফার দিন আল্লাহর দিন এবং নিয়ামত পরিপূর্ণ হওয়ার দিন। নিয়ামত পরিপূর্ণ হওয়ার দিন মানে সবচেয়ে বড় নিয়ামত কি আপনার কাছে? ইসলাম সবচেয়ে বড় নিয়ামত। আপনি মুসলমান, আপনি ধনী হন চাহে গরিব, আপনি ছোট হন চাহে বড়, উঁচু হন চাহে নিচু, যাই হন হন, কিন্তু আপনি মুসলমান। আল্লাহ ওমান আসান ও কাওলা মিমান দা আল্লাহ ওয়া আমিল সালিহান ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিম। আমি মুসলমান, আমি মুসলমান। সুতরাং এই যে মুসলমান, এটা হচ্ছে বড় নিয়ামত, ইসলাম হচ্ছে বড় নিয়ামত। আর এই নিয়ামতটা আপনার পরিপূর্ণ হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে আরাফাতের দিনে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত অবতীর্ণ হয়েছে কখন? উমর ইবনে খাত্তাব বলছেন, তাকে ইহুদিদের এক ব্যক্তি বলল, হে আমির মুমিনীন, আপনাদের কিতাবের একটা আয়াত যা আপনারা পাঠ করে থাকেন, ওই আয়াত যদি ইহুদি সম্প্রদায়ের আমাদের উপরে অবতীর্ণ হতো, তাহলে যেদিনে অবতীর্ণ হয়েছে ওই দিনটাকে আমরা ঈদ বলে গণ্য করতাম। দেখছেন গুরুত্ব বুঝে, অথচ দিন গ্রহণ করে না, সব থেকে দিন গ্রহণ করার ব্যাপারে ইহুদিরা, আমাদের উপরে অবতীর্ণ হলে আমরা ঈদ গ্রহণ করতাম দিনটাকে। তিনি বললেন কোন আয়াত? ইহুদি বললো, বেঁচে আলিয়াম আত্মান্তুলা দিন এখন ও আত্মান্ত আলিয়া।